পাখিদে ওরা উড়ি ফুল ফোটা গন্ধ পেতে চায়া দিব মননের ছন্দ পাখিদে ওরা উড়ি ফুল ফোটা গন্ধ পেতে চায়া দিব মননের ছন্দ পাখিদে ওরা উড়ি ফুল ফোটা গন্ধ পেতে চায়া দিব মননের ছন্দ পাখিদের ওরা উড়ি গোলাপের দুই বনে করে হাসা হাসি ভ্রমরে গুঞ্জনে ভালোবাসা বাসি গোলাপের দুই বনে করে হাসা হাসি ভ্রমরে গুঞ্জনে ভালোবাসা বাসি গোলাপের দুই বনে করে হাসা হাসি ভ্রমরে গুঞ্জনে ভালোবাসা বাসি মেঘুরে সারি সারি নেই কোনো বাড়াবাড়ি মেঘুরে সারি সারি নেই কোনো বাড়াবাড়ি হোক ভালো মন্দ পেতে চায়া জীব মননের ছন্দ পাখিদের ঘোড়া উড়ি ফুল ফোটা গন্ধ পেতে চায়া জীব মননের ছন্দ পাখিদের উড়ি বাংলার মাঠে মাঠে সবুজের মেলা দমকা হাওয়ায় নদী ঢেউয়ের খেলা বাংলার মাঠে মাঠে সবুজের মেলা দমকা হাওয়ায় নদী ঢেউয়ের খেলা বাংলার মাঠে মাঠে সবুজের মেলা দমকা হাওয়া নদী ঢেউয়ের খেলা হৃদয়ের কালিকা ঘাসে বার বার ফিরে আসে হৃদয়ের কালিকা ঘাসে বার বার ফিরে আসে ভুলে সব দ্বন্দ্ব পেতে চায়া দিব মননের ছন্দ পাখিদের ঘোড়া উড়ি ফুল ফোটা গন্ধ পেতে চায়া দিব মননের ছন্দ পাখিদের ঘোড়া উড়ি ফুল ফোটা গন্ধ পেতে চায়া দিব মননের ছন্দ পাখিদের ঘোড়া উড়ি ফুল ফোটা গন্ধ পেতে চায়।